আমার দিন হলো না দিনের আলোতে, আমার দিন হলো না দিনের আলোতে, আমার দিন হলো না দিনের আলোতে, আমার দিন হলো না দিনের আলোতে। আমার দিন হলো না দিনের আলোতে, আমার দিন হলো না দিনের আলোতে। তখন সূরজ রং বারে জীবন সাগরের তীরে, খেলছে জোয়ার ভাটার খেলা সারা জীবন ভর। তখন সূরজ রং বারে হৃদয় সাগরের তীরে, খেলছে জোয়ার ভাটার খেলা সারা জীবন ভর। সেই জোয়ার আমার দিন হলো না দিনের আলোতে।